أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم دايماي بارون دايلو الله رنامي هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا قال প্রভায়ে মানুষের উপর তো এমন এক সময় আসিয়াছিল যখন সে উল্লেখযোগ্য কিছু ছিল না إنا خلقنا الإنسان من نطفة أمشاج نبتليه فجعلناه سميعا بصيرا আমি তো মানুষকে সৃষ্টি করিয়াছি মিলিত শুক্রবিন্দু হইতে তাহাকে পরীক্ষা করিবার জন্য এই জন্য আমি তাহাকে করিয়াছি শ্রবণ ও দৃষ্টিশক্তি সম্পন্ন إنا هديناه السبيل إما شاكرا وإما كفورا আমি তাহাকে পথের নির্দেশ দিয়াছি হয় সে কৃতজ্ঞ হইবে না হয় সে অকৃতজ্ঞ হইবে আমি অকৃতজ্ঞদের জন্য প্রস্তুত রাখিয়াছি শৃঙ্খল বেড়ি ও লেলিহান অগ্নি সৎকর্মশীলেরা পান করিবে এমন পানীয় যাহার মিশ্রণ কাফুর عينا يشرب بها عباد الله يفجرونها تفجيرا এমন একটি প্রস্রবণ যাহা হইতে আল্লাহর বান্দাগণ পান করিবে তাহারা এই প্রস্রবণকে যথা ইচ্ছা প্রবাহিত করিবে يوفون بالنذر ويخافون يوما كان شره مستطيرا তাহারা কর্তব্য পালন করে এবং সেই দিনের ভয় করে যেই দিনের বিপত্তি হইবে ব্যাপক ويطعمون الطعام على حبه مسكينا ويتيما واسيرا আহার্যের প্রতি আসক্তি সত্ত্বেও তারা অভাবগ্রস্ত ইয়াতীম ও বন্দীকে আহার্য দান করে انما نطعمكم لوجه الله لا نريد منكم جزاء ولا شكورا এবং বলে কেবল আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যেই আমরা তোমাদেরকে আহার্য দান করি আমরা তোমাদের নিকট হইতে প্রতিদান চাই না কৃতজ্ঞতাও নয় আমরা আশঙ্কা করি আমাদের প্রতিপালকের নিকট হইতে এক ভীতিপ্রদ ভয়ঙ্কর দিনের পরিণামে আল্লাহ তাহাদেরকে রক্ষা করিবেন সেই দিবসের অনিষ্ট হইতে এবং তাহাদেরকে দিবেন উৎফুল্লতা ও আনন্দ আর তাহাদের ধৈর্যশীলতার পুরস্কার স্বরূপ তাহাদেরকে দিবেন উদ্যান ও রেশমি বস্ত্র সেখানে তাহারা সমাসীন হইবে সুসজ্জিত আসনে তাহারা সেখানে অতিশয় গরম অথবা অতিশয় শীত বোধ করিবে না ودانية عليهم ظلالها وذللت قطوفها تذليلا সন্নিহিত বৃক্ষছায়া তাহাদের উপর থাকিবে এবং উহার ফলমূল সম্পূর্ণরূপে তাহাদের আয়ত্তাধীন করা হইবে ويطاف عليهم بآنية من فضة وأكواب كانت قواريرا তাহাদেরকে পরিবেশন করা হইবে রৌপ্য পাত্রে এবং স্ফটিকের মতো স্বচ্ছ পান পাত্রে